عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে আমাদের দর্শের আলোচ্য বিষয় হলো একটু দুনিয়ার শেষ বয়সে বা আমাদের শেষ বয়সে কিছু কথাবার্তা, মৃত্যুর কাছাকাছি সময়ে কিছু কথাবার্তা। কারণ আমরা চেষ্টা করব, অনেক ভাইয়ের আবেদনও আছে যে জন্ম মৃত্যু নিয়ে যেন বিস্তারিত আলোচনা হয়। তো আমরা আগে মৃত্যু দিয়েই শুরু করলাম, তারপরে ইনশাআল্লাহ শিশু জন্মের পর থেকে তার বিশেষ কর্তব্য আমরা আবার আলোচনা পরে করব। এখন যাই মরণের দিকে। একজন মানুষ যখন বয়স্ক হয়, বয়প্রাপ্ত হয়, বয়প্রাপ্ত বলতে তো স্বাভাবিক, কিন্তু একদম বয়স্ক হয়ে যায়, বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়। আর সাধারণত এই উম্মতের বয়স হল 60 থেকে 70 বছরের মধ্যে, তার বেশি কামনা করা যদিও ভুল না, তবুও মানে কোন গ্যারান্টি নেই, গ্যারান্টি তো 2 বছরেও নেই। আল্লাহ তাআলা যাকে চাইবেন শিশু অবস্থাতে, সাবালক অবস্থাতে, যুবক অবস্থাতে, বৃদ্ধ অবস্থাতে যেমন চাইবেন তেমনি তাকে রেখে দুনিয়া থেকে তুলে নেবেন। কিন্তু স্বাভাবিকভাবে আমরা ধরে নিতে পারি একটা মানুষ 60 থেকে 70 বছর বাঁচতে পারে, আর বিরলভাবে 80, 100, 110, 20, 30 হতেও পারে। কিন্তু সাধারণত আরজালুল ওমর, যেটা যে বয়সে মানুষ উঠা বসা করতে পারে না, বিছানায় পেশাব পায়খানা হয়, সেরকম বয়সের প্রয়োজন নেই। সেরকম বয়স থেকে কি করতে হয়, পানাহ চাইতে হয়। কারণ সে বয়স নিয়ে আমাদের আর কোন কাজে থাকে না। সেজন্য আপনি তো নিজেই উঠতে পারবেন না, বসতে পারবেন না, সেই সময় বইয়ের খেদমত চাই, মেয়ের খেদমত চাই, ছেলের খেদমত চাই, আর সেই খেদমত আপনার করতে মানুষ বিরক্ত হবে। সেই ক্ষেত্রে আপনি চাইবেন আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাকে এমন বয়স দিও না যে বয়সে আমি অপরের গলকগ্রহ হয়ে যাব, অপরের গলকগ্রহ হয়ে যাব। সেই রকম বয়সের দরকার নেই। মোট কথা, যখন কেউ এই বয়সে পৌঁছবে এবং এই শ্রেণীর রোগ আসবে, আপনি বুঝতে পারবেন যে মরণ রোগ। যেমন কিছু মরণ আছে খুব ভালো, যদিও ঠিক না, চাইবে না কেউ, মরতে তো কেউ চায় না, তাই না? এখন যদি কারো ক্যান্সার হয়, তো এই ক্যান্সার রোগে মরা হঠাৎ করে মরা হয় না। ডাক্তার বলবে হ্যাঁ আপনার ক্যান্সার হয়েছে, বাড়ির লোককে বলবে একে যা খাওয়াবার খাইয়ে দাও, তাই না? তারপরে সে আস্তে আস্তে মরতে যাবে। তখন তার জন্য একটা সুবিধা কি, যে সে প্রস্তুতি নিতে পারবে মরণের ওপারের জন্য। কারণ ভালো থাকতে, সুস্থ থাকতে মানুষ প্রস্তুতি নেয় না, নিতে পারে না, অতটা বিশ্বাস হয় না। কিন্তু যখন সে শিওর হয়ে যাবে যে আমি মরব, তখন কি করবে, তওবা, আস্তাগফিরুল্লাহ এবং অনেক কিছু, সে প্রস্তুত হবে মরণের জন্য, প্রস্তুত হবে, কাঁদাকাটা করবে আল্লাহর কাছে, তওবা তিলক ইত্যাদি করবে। আর এক মরণ আপনারা দেখলেন, এই যে যারা বিশাল অন্যায় করছে এবং বলে দেওয়া হচ্ছে যে লোকের ফাঁসি হবে বা এ লোকের কি হবে, মৃত্যুদণ্ড, শিরশ্ছেদ হবে, অমক তারিখে হবে, সে তখন বুঝতে পারছে অমক তারিখে শিরশ্ছেদ হবেই, তখন তাকে বলা হয় তুমি তওবা করে নাও, যা করেছ করেছ, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মাফ করলে তুমি ভালো মরণ, এটা হচ্ছে ভালো মরণ, প্রস্তুতি পাওয়া। আর হঠাৎ করে যেগুলো অ্যাক্সিডেন্ট হতে মারা যায়, হঠাৎ করে যেগুলো মারা যায়, সেই রকম মরণ ভালো না। কারণ আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলারও সুযোগ পাবেন না, একবার গাড়িতে পিষে গেলেন, আপনি সময় পেলেন না। আর যদি সেই গাড়িতে বা সেই অবস্থায় আপনি পাপ করে থাকেন, পাপরত অবস্থায় থাকেন, যেমন একটা অ্যাক্সিডেন্টের কথা শুনলাম এই রিয়াজ হাইওয়েতে, এক ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, তো তার হাতে সিগারেট, আঙ্গুলের দুই ফাঁকে সিগারেট, আর তার ক্যাসেট বাজছে, কিসের ক্যাসেট, গানের ক্যাসেট, তাহলে তার মরণটা কি অবস্থা হয়েছে বলুন তো? এটাকে হুসনে খাতেমা বলে না সুয়ে খাতেমা, এটাকে বলে সুয়ে খাতেমা। আপনি গান শুনতে শুনতে, সিগারেট খেতে খেতে, অনেক বলবে সিগারেট খাওয়াতে কি আছে, সিগারেট খাওয়া আমাদের কাছে হারাম, অনেকে বলে মাকরুহ, মাকরুহ না, হারাম। তেমনি জর্দা পান চিবাতে চিবাতে যদি কেউ মরে, একই অবস্থা। এটা নয় যে জর্দার পান সুন্দর সেন্ট আছে এটা হালাল, তা না, এটাও হারাম। পান চিবাতে চিবাতে যদি মরেন, এটাও হচ্ছে খারাপ মরণ। সুতরাং এই খারাপ মরণ যাদের, তাদের তো অবস্থাই খারাপ, কিন্তু যাদের ভালো মরণ, সুযোগ আছে তওবা করার, খুব ভালো। আমাদের সেই মরণের প্রস্তুতির জন্য সময় আসলে তো সবসময় নিতে হয়, ভালো থাকতেও নিতে হয়। এ নয় যে খালাস আমি তো এখন মরবো না, আমার বয়স এই মাত্র 24-25 কি 30-40, এখন অনেক দেরি, দিল্লি বহুত দূর হ্যায়, না এরকম ভাবলে হবে না। বরং ভাবতে হবে যে আমি হয়তো রাত পার হব কিনা সন্দেহ, কিংবা কাল সকালে থাকবো কিনা, কিংবা সন্ধ্যায় থাকবো কিনা সন্দেহ, এই হিসাবে প্রস্তুত হয়ে থাকতে হবে। আর আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে প্রস্তুত হয়ে থাকতে ট্রেনিং দিয়েছেন, মরণকে স্মরণ করতে বলেছেন। আর আমরা মরণকে স্মরণ করি, যদিও অনেকে সে মরণকে স্মরণ করে না, যদিও মুখে বলে। যেমন ধরুন সকাল যখন হয়, ফরিদ মিয়া, সকাল যখন হয় তখন আমরা সকালবেলা একটা দোয়া পড়ি, সে দোয়াটা কি? আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়াবিকা আমসাইনা ওয়াবিকা নাহিয়া ওয়াবিকা নামুত ওয়া ইলাইকান নুশুর। দেখছেন, এখানে মরণকে স্মরণ করলেন, আল্লাহ তোমার নামেই আমরা সকাল করলাম, তোমার নামেই সন্ধ্যা করলাম বা করি, আর তোমার নামেই মরণ, তোমার নামেই মাচা, সবকিছু তোমার দিকেই প্রত্যাবর্তন, পুনরুত্থান। সন্ধ্যা হলে আমরা এই দোয়াই পড়ি, আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়াবিকা আসবাহনা ওয়াবিকা নাহিয়া ওয়াবিকা নামুত। দেখেন, এখানেও মরার কথা আছে। শোবার সময়ও বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, সেখানেও মরণের কথা আছে। মরণ সবসময় প্রস্তুত থাকো, মরণ তোমার ঘাড়ের কাছে অপেক্ষা করছে, প্রতীক্ষা করছে। তুমি বেখেয়াল থাকলেও মরণ কিন্তু বেখেয়াল নেই, তুমি গাফেল থাকলে মত কিন্তু গাফেল না, তুমি উদাসীন থাকলে মৃত্যু কখনো উদাসীন হয় না, সে ঠিক সময়ে এসে ধরবে। সুতরাং সবসময় প্রস্তুত থাকাই উচিত। তবুও মানুষ যখন অসুস্থ হয়ে যায়, যেমন কথার জন্য বলি যে ক্যান্সার রোগ, কিংবা বুঝতে পারছেন যে আপনার শরীরের হার্টের অসুখ আছে, যে কোনো সময় আপনার ফেল হার্ট ফেল হতে পারে, কিংবা কি বল ওটাকে আপনার কোলেস্ট্রল আছে, কিংবা সুগার আছে, কিংবা ব্লাড প্রেশার হাই প্রেশার আছে, কি লো প্রেশার আছে, এগুলো তো মানুষ সাবধান হয় যে হয়তো বা, কিন্তু সে বাঁচার জন্য বহু চেষ্টা করে। এই জন্য সুগারের চিকিৎসা করায়, হাই ব্লাড প্রেশারের চিকিৎসা, হাই প্রেশার লো প্রেশার চিকিৎসা করায় যে আমি মরব না, কিন্তু মরব না বলে নিশ্চিন্ত হওয়া উচিত না, বরং প্রস্তুতি দেওয়া উচিত মৃত্যুর জন্য। আল্লাহ নির্ধারিত তকদিরে সন্তুষ্ট থাকতে হবে। অসুস্থ হয়েছেন, শুনেছেন যে আপনি মারা যাবেন, ঠিক আছে, যতটুকু বয়স পেয়েছেন তা নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে, ভাগ ও ভাগ্য নিয়ে সন্তুষ্ট। আপনি বলবেন না কেন আমি তাড়াতাড়ি মরব, আমি কি এমন পাপ করলাম না। সুতরাং সন্তুষ্ট থাকতে হবে, নিজের ভাগ্যের মুসিবতে ধৈর্য ধরতে হবে, যে আল্লাহ তাআলা যে বালা মুসিবত আমাদেরকে দিয়েছেন সেই বালা মুসিবতে যেন ধৈর্য ধরার তৌফিক দেন। আল্লাহর প্রতি সুধারণা রাখতে হবে, সুধারণা যে আপনি মারা যাবেন, তো মারা যাওয়ার আগে আল্লাহর প্রতি সুধারণা রাখবেন না কুধারণা রাখবেন। কুধারণা কেমন? যে আমি মারা গেলেই জাহান্নামে চলে যাব, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, না বরং কি থাকতে হবে, আশাবাদী হতে হবে। আশাবাদী কিভাবে হবেন? যে ইনশা আল্লাহ আমি তৌবা করছি, আল্লাহ আমার ক্ষমা করে দেন, আল্লাহ তুমি আমাকে জান্নাতবাসী করো, জান্নাতের আশা রাখতে হবে, আল্লাহর রহমতের আশা রাখতে হবে, আল্লাহর প্রতি সুধারণা রাখতে হবে, আল্লাহর রহমত ও করুণা অসীম, আল্লাহ তাকে ক্ষমা করবেন ইত্যাদি, এই বলে আশা রাখতে হবে। যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিন দিন আগে, তার ইন্তেকালের তিন দিন আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ামুতান আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনু বিল্লাহি যন, তোমাদের মধ্যে কেউ যেন মারা না যায় যতক্ষণ না সে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করে। খবরদার যেন কেউ না মরে যতক্ষণ না সে আল্লাহর প্রতি সুধারণা রেখেছে। অতএব আল্লাহর ক্ষমা ও রহমতের আশা করার সাথে সাথে সকৃত পাপের শাস্তি তো করতে হবে না, নাকি পাপ করে আপনি আল্লাহর কাছে আশা করবেন? আল্লাহ করিম না, পাপ করার পর যখন আপনি বিছানাগত হয়ে গেছেন কমসে কম, তখন কি করতে হবে? পাপ থেকে তওবা করতে হবে। আর সকৃত পাপের জন্য লাঞ্ছিত যে তওবার ছটা শর্ত আছে, সেই ছটা শর্ত সহ আপনাকে প্রস্তুত থাকতে হবে। স্মরণ করে দেব ছটা শর্ত কি কি। ইখলাসের সাথে আল্লাহর কাছে তওবা করতে হবে। নম্বর দুই, যে পাপ করছেন বর্জন করতে হবে। নম্বর তিন, যে পাপ করেছেন তার প্রতি লাঞ্ছিত লজ্জিত হতে হবে। নম্বর চার, যে পাপ করেছেন সে পাপ আর জীবনেও করবেন না, এরকম দৃঢ় সংকল্প হতে হবে। নম্বর পাঁচ, তওবার যথাসময়ে তওবা করতে হবে। যান কণ্ঠাগত হয়েছে, ফেরেশতা দেখতে পাচ্ছেন গড়গড় গড়গড়, আপনার যান তখন কণ্ঠাগত, তখন আপনি বলছেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, হবে কবুল না? আর নম্বর ৬, যদি বান্দার হক হয়, এটা বিশাল কঠিন, এখনো সময় আছে, এখনো পবিত্র পরিচ্ছন্ন হয়ে যান, বান্দার হক হয় তো ফেরত দিতে হবে। অতএব সকৃত পাপের জন্য কি করতে হবে? ভয় অবশ্যই রাখতে হবে, আল্লাহর প্রতি আশা রাখেন কিন্তু ভয়টাও থাকতে হবে। এই হচ্ছে মানুষের জীবন, ভয় এবং আশা। এ নয় যে ভয় করব না আশাই রাখব, এ নয় যে আশা করব না ভয়ই রাখব, তা না, দুই থাকবে আপনার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক যুবকের মরণের সময়ে উপস্থিত হলেন, তখন জিজ্ঞেস করলেন কাইফা তাজিদুক, তুমি কেমন আছো, কেমন তুমি নিজেকে পাচ্ছ? কালা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইন্নী আরজুল্লাহ ওয়া ইন্নী আখাফু যুনুবি, আল্লাহর কসম হে আল্লাহর রাসূল, আমি আল্লাহর কাছে আশা করি কিন্তু আমি আমার গুনাহ কৃত গুনাহর জন্য ভয় করি, আল্লাহ তাআলার কাছে আমি ক্ষমা চেয়েছি তবুও আমার গুনাহর জন্য ভয় হয়। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইজতামিআনি ফি কলবি আবদিন ফি মিসলি হাযাল মাওতিন ইল্লা আতাহু আল্লাহু মা ইয়ারজু ওয়া আমানাহু মিম্মা ইখাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এহেন অবস্থায় যে বান্দারি হৃদয়ে আল্লাহর রহমতের আশা ও আজাবের ভয় পাশাপাশি থাকবে, কোন অবস্থায়? শেষ জীবনের শেষ অবস্থায় পাশাপাশি দুটো থাকতে হবে, নেগেটিভ পজিটিভের মতো, ভয় এবং ভরসা, ভয় এবং আশা। সে বান্দাকে আল্লাহ তার আকাঙ্ক্ষিত বস্তু প্রদান করবেন, আর যা সে ভয় করছে তা হতে তাকে নিরাপত্তা দান করবেন। কিসে ভয় করছে? আল্লাহর আজাবকে ভয় করছে, আল্লাহর শাস্তিকে ভয় করছে। আর আল্লাহর আজাব হবে না হবে তো মরণের সময় বুঝতে পারবেন, তারপরে আপনার আত্মার অবস্থা, আপনার কবরের অবস্থা, তারপরে তো বড় আজাব কিয়ামতে আছে আলাদা কথা, কিন্তু ঘর ঢুকতেই যখন আপনি বুঝতে পারবেন যে আপনার অবস্থাটা কোথায়। বেশ, তাহলে বোঝা গেল যে এই সময়ে আশাও রাখতে হবে আর ভয়ও রাখতে হবে। রোগ ও পীড়া যত বেশি যন্ত্রণাদায়ক হোক না কেন, তবুও মৃত্যু কামনা করা যাবে না। আপনি হয়তো খুব কঠিন এতে ভুগছেন, যন্ত্রণায় ভুগছেন, সহ্য হচ্ছে না, আল্লাহ আমাকে মরণ দাও, আল্লাহ আমাকে মেরে দাও, আর সহ্য হয় না, মাগো বাবা গো, গেলাম গো, এই সেই, হ্যাঁ আমি আর থাকবো না, আমি আর বাঁচব না, এইরকম মরণ কামনা করা যাবে না। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উনি চাচা আব্বাসের কাছে গেলেন, তখন তিনি কোন অসুস্থ অবস্থায় ছিলেন, তখন আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু কামনা করলেন, কষ্ট হচ্ছে মৃত্যু কামনা করলেন। ফাকাল আল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া আম, চাচাজি, লা তাতামান্নাল মাউত, মৃত্যু কামনা করবেন না, ইন কুনতা মুহসিনান, যদি আপনি ভালো লোক হন, ফা আন তুআখখার তাজদাদু ইহসানান ইলা ইহসানিক খাইরুল লাক, ভালো লোক হলে আপনি বেঁচে থাকলে ভালো কাজই করবেন, তাতে আপনার কি হবে, আপনার মর্যাদা বৃদ্ধি হবে, আপনার ভালাই বৃদ্ধি হবে। ওয়াইন কুনতা মুসিআন ফান তুআখখার ফাতাস্তাআতা মিন সাআতিকা খাইরুল লাক, আর যদি আপনি খারাপ লোক হন তাহলেও সময় পাবেন যাতে করে আপনি তওবা করে নিতে পারেন। তাস্তাআতিব তার মানে তওবা করে নিলে পরে আপনি সময় পাবেন। ফালা তাতামান্নাল মাউত, অতএব আপনি মৃত্যু কামনা করবেন না। বুঝা গেল কি, যে কষ্ট যতই হোক মৃত্যু কামনা করা যাবে না। রোগীর উচিত অধিকাধিক তওবা ইস্তেগফার করা এবং অনুশোচনার সাথে আল্লাহর অভিমুখী হওয়া, আল্লাহর দিকে, যেহেতু সে বুঝতে পারছে যে আমার জীবন শেষ, অসব তাতে আর তো কোন আশা রাখা বা আত্মীয় স্বজনের প্রতি আশা রাখা, ধন সম্পদের প্রতি আশা রাখা, তখন আপনি টাকা কামানো হারে কত টাকা হলো কত, এইসব হিসাব আর দরকার নেই, কারণ জীবন হচ্ছে শেষ। এবার কার প্রতি অভিমুখী হবেন? আল্লাহর প্রতি। রোগ যন্ত্রণার ধৈর্য ধারণ করা এবং আল্লাহর নির্ধারিত তকদির নিয়ে রাজি থেকে একথা বিশ্বাসে রাখা যে রোগজনিত পীড়া ভোগান্তির প্রতিদান সে অবশ্যই লাভ করবে, আর উচিত যথাসম্ভব শেষ সুযোগে নেক কাজ করতে বেশি প্রয়াসী হওয়া। বসে আছে, শুয়ে আছে, এক লোক বলছে বাবা সারা রাত জেগে থাকি বাবা, ঘুম হয় না। আমি তো সারা রাত জেগে থাকেন তো কমসে কম এটা আপনি সুযোগ রূপে গ্রহণ করুন, তাহাজ্জুদের নামাজ পড়ুন, তসবিহ তাহলিল তাহলিল করুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকুন। আমরা অনেক জায়গাতে যাই, অনেক ওয়েট করতে হয়, প্লেনের জন্য, বাসের জন্য, ট্রেনের জন্য, হ্যাঁ বিরক্ত হই, এই এই নানা রকম গালাগাল, এই ট্রেন ট্রেনের টাইম ঠিক নাই, আর সরকার এমন অমক তমক, রাজনীতির কথা এই সেই নানা রকম আলোচনা করি। কিন্তু এই সময়টাকে যদি কাজে লাগানো যায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মজলিসে বসতেন সমাজে, আপনি যদি কাজে লাগান, যে সুযোগটা পেয়েছেন, আপনি শুয়ে থাকতে আপনার ঘুম আসছে না, তো সেই ঘুমের সময়টা যেটা আপনার আসছে নামাজ পড়তে শুরু করুন। আর বিশেষ করে নামাজ পড়তে শুরু করলে ঘুম আসবে দেখবেন, তখন শয়তান বলবে বাবা ঘুমা এবারে, হ্যাঁ কেন না তুই ইবাদত বেশি করে নিচ্ছিস। তো সময় হলে পরে, সময় সুযোগ পেলে পরে আপনাকে তওবা ইস্তেগফার এবং বেশি বেশি করে ভালো কাজ দান খয়রাত ইত্যাদি করে নেওয়া উচিত। যদি একান্তই ধৈর্যের বাঁধ ভাঙা, ধৈর্যের বাঁধ ভাঙার উপক্রম হয় এবং মরণ চাইতেই হয়, তাহলে এই দোয়া চাইতে হবে। মরণ ডাইরেক্ট চাইলে হবে না, কি বলতে হবে? বলতে হবে আল্লাহুম্মা আহিনী মা কানাতিল হায়াতু খায়রাল্লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল্লি। হে আল্লাহ, তুমি আমাকে ততক্ষণ বাঁচিয়ে রাখো যতক্ষণ বেঁচে থাকা আমার জন্য কল্যাণকর, আর মৃত্যু দাও যদি মৃত্যু আমার জন্য কল্যাণকর হয়, ভালো হয়। এই দোয়া আপনি বলতে পারেন, খুব যন্ত্রণা হচ্ছে, আল্লাহ আমাকে মরণ দাও, আল্লাহ আমাকে তুলে নাও, এসব না বলে কি বলতে হবে? আল্লাহ তুমি আমাকে তুলে নাও যদি আমার জন্য মরণটাই ভালো হয়, আর আর যদি বেঁচে থাকা ভালো হয় তো আল্লাহ আমাকে সুস্থ করে দাও, আল্লাহ আমাকে সুস্থ রাখো, এটা আপনি বলেন। কিন্তু ডাইরেক্ট মরণ চাওয়া আপনার জন্য জায়েজ না। পীড়ার তাড়না বা মানসিক যন্ত্রণার চাপে আত্মহত্যা করতে চায় অনেকে, আর সহ্য হচ্ছে না, তখন কি করে? আত্মহত্যা। আত্মহত্যা মহাপাপ না? এখন তো শুনছি আইন হচ্ছে আত্মহত্যা অপরাধ নয়, আত্মহত্যা কিন্তু মহাপাপ, আল্লাহর কাছে পাপ। কারণ জীবন যদি দিতে না পারো, জীবন নেওয়ারও অধিকার তোমার নেই। বলে আমি আমার জীবন রাখতে পারি না, না তোমার ইচ্ছা কে বললো? তুমি কি ইচ্ছা করে দুনিয়াতে এসেছ? তুমি তোমার জীবন নিয়ে এসেছ নাকি তুমি তোমার দেশ, তুমি তোমার রং, তুমি তোমার চেহারা নিজে এখতিয়ার করে এসেছ? কে বললো? কে? আমি আমার জীবন, তোমার জীবনের তুমি মালিক নও। তোমার জীবনের মালিক কে? সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা জীবন দিয়েছেন, সেই জীবনকে নষ্ট করা যাবে না। অতএব জীবন দেওয়ার যদি তোমার ক্ষমতা না থাকে, নেওয়ারও ক্ষমতা অধিকার তোমার নেই, সুতরাং ধৈর্য ধরতে হবে। না আমি বাঁচতে চাই না, এইভাবে বাঁচা মানে কি? মানে সেটা তুমি বুঝব না, আর আল্লাহ তাআলা বোঝেন, সৃষ্টিকর্তা বোঝেন। আর সেই মানে আল্লাহর দিকে সোপর্দ করে সহ্য করতে হবে, ধৈর্য ধরতে হবে, আত্মঘাতী হওয়ার চেষ্টা করা যাবে না। আপনারা শুনে থাকবেন, যারা আত্মঘাতী বোমা হামলা করছে, তারা তাদের মধ্যে কিন্তু অনেকই মানসিক রোগী, দুনিয়া থেকে নিরাশ হয়ে গেছে, হয়তো প্রেমিকা তাকে লাথি মেরেছে, কিংবা বউ লাথি মেরেছে, কিংবা বাপ মা লাথি মেরেছে, ঘর থেকে বেরিয়ে গেছে রেগে, তখন আর কোথায় যাবে আল্লাহ? তখন চল শহীদ হয়ে মারা যায়। এদের মধ্যে এমনও লোক আছে যারা এইভাবে আত্মঘাতী বোমা হামলায় শরিক হয়। অন্য নিয়তেও আছে, আমি বলছি না যে তারা সবাই এই ধরনের আছে, বরং কোন কোন লোক এমনও আছে যারা সংসারে একদম বিতৃষ্ণা এসে যাওয়ার ফলে তারা ওই দিকে ধাওয়া করে। সুতরাং জায়েজ না, আত্মহত্যা করা জায়েজ না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাদ্দা মিন জাবালিন ফাকাতালা নাফসাহু ফাহুয়া ফি নারি জাহান্নামা ইয়াতারাদ্দা ফীহি খালিদান মুখাল্লাদান ফীহা আবাদা। যে ব্যক্তি পাহাড় থেকে পড়ে আত্মহত্যা করবে, জাহান্নামেও তার জন্য পাহাড়ের ব্যবস্থা করে দেওয়া হবে, এবং চিরদিন সে পাহাড় থেকে পড়বে আর মরবে, মরবে না, সুম্মা লা ইয়ামুতু ফীহা ওয়ালা ইয়াহিয়া, মরবেও না বাঁচবেও না, কিন্তু পাহাড় থেকে পড়বে আর আযাব ভোগ করবে, কষ্ট ভোগ করবে। ওয়ামান তাহাসসা সুম্মান ফাকাতালা নাফসাহু ফাসুম্মুহু ফি ইয়াদিহি ইয়াতাহাসসাহু ফি নারি জাহান্নামা খালিদান মুখাল্লাদান মুখাল্লাদান ফীহা আবাদা। যে ব্যক্তি বিষ খেয়ে মারা যাবে, জাহান্নামেও বিষের ব্যবস্থা করা হবে, সেখানেও সে বিষ খাবে, আর বিষ খেতে খেতে ওইভাবেই শাস্তি ভোগ করবে, সে মারা যাবে না চিরস্থায়ী ভাবে। ওমান কাতালা নাফসাহু বিহাদিদা ফাহাদিদাতুহু ফি ইয়াদিহি ইয়াজাউ বিহা ফি বাতনিহি ফি নারি জাহান্নামা খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা। আর যে ব্যক্তি ছুরিকাঘাত করে নিজে আত্মহত্যা করবে, জাহান্নামে তার ছুরি দেওয়া হবে এবং নিজে নিজে ওইভাবে ছুরি মারতে থাকবে এবং শাস্তি ভোগ করতে থাকবে। ওইভাবে ফাঁসি, যেভাবেই আপনি আত্মহত্যা করেন ঠিক সেইভাবেই আপনাকে শাস্তি দেওয়া হবে জাহান্নামে। সুতরাং আত্মহত্যা করা মহাপাপ এবং জাহান্নাম যাওয়ার কথা নিশ্চিত হয়ে যায় যদি আল্লাহ ক্ষমা করেন। আল্লাহ ক্ষমা করলে সেটা আলাদা কথা। বেশ, তাহলে কোন ক্রমেই আত্মহত্যা করা যাবে না। আর আত্মহত্যা অনেকে মানুষ অনেক সময় শুধু কষ্টের জন্য করে না, অনেকে আবার সুখ লাভের জন্য করে, জানেন আপনারা। তারা ভাবে কি, এ জন্মে দেখা হলো না প্রিয়া, দেখা হবে কাল। হ্যাঁ, ওরা ভাবে কি, চল যাদের প্রেম ভালোবাসা আছে সেই প্রেম ভালোবাসা, হ্যাঁ, যখন সফল হলো না তো মারা যাওয়ার পরে তারা একসাথে গিয়ে মানসাল্লাহ, নিজের এখতিয়ার আছে, ওরা যেন নিজে এখতিয়ার করে দুনিয়াতে এসেছে, আবার দুনিয়া ছেড়ে নিজের এখতিয়ারে যাবে যে সেখানে মিলন হবে। এ কোন বোকা বলা লাইলি মজনুর বিয়ে হবে, শুনেছেন আপনারা? আর লাইলি মজনুর বিয়ে তারা খেতে পাবে আয়ুব, যে একদম দাড়িতে হাত দেয়নি, দাড়ি চাচ্ছেনি, শুনেছেন সব কথা? বাজে কথা, পচা কথা, প্রেম মরণে শহীদ হওয়ার কথা, এসব বাজে কথা। তো এখন দেখা হলো না তো মরণের পর দেখা হবে, এই জন্য দুজনে মিলে একসঙ্গে বিষ খায়, একসঙ্গে গলায় দড়ি নেয়, একসঙ্গে আত্মহত্যা করে, ভাবে কি একবারে গেলেই সেখানে মিলন হবে, সেখানে বাধা দেওয়ার কেউ থাকবে না। এখানে বাপে বাধা দেয়, মায়ে বাধা দেয়, ভাইয়ে বাধা দেয়, হ্যাঁ, দেশের লোকে বাধা দেয়, কাঁচা প্রেম পাকতে দেয় না। আরে এ কোন কথা, চল যে দুনিয়া থেকে চলে যায় সেখানে প্রেমটাকে গিয়ে পাকা করে নি। এরকম বহু বোকা মানুষ আছে, দিয়ে আত্মহত্যা করে সুখের জন্য। এগুলো হচ্ছে বোকা, কারণ এদের আসলে আসলে এদের আকিদা ভুল, এদের আকিদা এটা ঢোকানো হয়েছে যে পরজন্মে দেখা হবে প্রিয়া। যাই হোক, এসব কিন্তু বাজে ধারণা, ভুল ধারণা। আত্মহত্যা করা মহাপাপ এবং আত্মহত্যার শাস্তি আপনারা শুনলেন। মৃত্যুর সময় যখন নিকটবর্তী হয় তখন বহু মানুষ বুঝতে পারে যে এবার তার আর সময় নেই, কারণ সে আর নিজেকে সামাল দিতে পারে না। সে বুঝতে পারে, বাবা আর বাঁচব না রে, মা গো আর বোধ হয় আমার সময় নেই, বলে না বলে না। আর ঠিক দেখা যায় যে সেটাই হচ্ছে, তার কারণ সে নিজে মানে বুঝে যায় যে আমার আর সময় নেই। ভিতরে কুড়ে কুড়ে খায় মৃত্যুর যে যন্ত্রণা, মৃত্যুর যে আঘাত, সে তারাই বুঝে যাদের কাছে মৃত্যু আসে, এবং তখন তারা বলতে পারে। অনেক ওলামা বলেছেন যে মৃত্যু সময় যখন আসে, অবশ্যই এগুলো পরের কথা, আগে আগে বলে দিচ্ছি, মৃত্যু যখন আসবে তখন কেমন আপনি কষ্টবোধ করবেন, বলেছেন যে একটা জ্যান্ত পাখিকে যদি গরম তেলে ছেড়ে দেওয়া হয় কি অবস্থা হবে, কিংবা জীবিত একটা ছাগলকে যদি চামড়া ছাড়ানো হয়, জীবিত একটা ছাগলের চামড়া বা আপনাকে যদি ছাড়া, আপনার দেহের চামড়া দিয়ে আপনি জীবিত থাকতে ছাড়ানো হয় কি কষ্ট হবে, ঠিক মৃত্যু যন্ত্রণা। এইরকম একটা আন্দাজ, অনুমান, কিন্তু তার থেকেও কঠিন হচ্ছে মৃত্যুর যন্ত্রণা, তার থেকে কঠিন তিক্ত হচ্ছে মৃত্যুর পেয়ালা। সুতরাং বুঝতে পারেছে যে আমি আর বাঁচব না। সুতরাং জ্ঞানী ও সৎ ব্যক্তি সেই হয় যে তা বুঝতে না পারলেও মরণের জন্য সদা প্রস্তুত থাকে, সদা সর্বদা ধ্যানে মনে রাখে ইবনে ওমারের এই কথা। ইবনে ওমার বলেছিলেন না, ইজা আসবাহতা ফালা তান্তাজিরিল মাসা ওয়া ইজা আমসাইতা ফালা তান্তাজিরিস সাবাহ, সকালে সকালে তুমি থাকলে সন্ধ্যা হওয়ার আশা করো না, আর সন্ধ্যা এলে সকাল হওয়ার আশা করো না, কারণ তুমি জেনো যে তুমি হয়তো আজকে রাতেই শেষ হয়ে যাবে বা আজকের দিনেই তুমি শেষ হয়ে যাবে। অপেক্ষা করে থেকো না, লম্বা আশা করো না যে আরো আমি অনেক বাঁচব, এই তো আমার কম সময়, ইত্যাদি। পরপারের সেই পরম সুখ ও অনাবির শান্তির আশায় ও লোভে পথের উৎকৃষ্ট পাথেও সংগ্রহ করতে ব্যতিব্যস্ত হয় জ্ঞানী মানুষ। মরণের পর ইমান ও আমল ছাড়া আর কিছু উপকারে আসতে পারে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ইতবাউল মাইয়িত সালাসা ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদ ইতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। মানুষ যখন মারা যায় তখন তিনটে জিনিস তার পিছে পিছে যায়, কোথা পর্যন্ত, কবর পর্যন্ত। তিনটে জিনিস কি কি বাদশাহ, তার আমল আর তার আত্মীয় স্বজন আর তার মাল, এই তিনটে জিনিস কবর পর্যন্ত যায়। তো আত্মীয় স্বজন তো যায়, মাল মানে মাল ধন যায় কি, কিছু কিছু মাল যায়, যেমন আপনার গাড়ি থাকলে গাড়ি করে নিয়ে যায় গাড়িটা, তারপরে আপনার এই কাপড় একটা ভালো চাদর দিয়ে ঢেকে নিয়ে গেলেন, সেটা, কিংবা যদি নিজস্ব খাট হয় খাটটা ইত্যাদি, সেগুলো ফিরে আসে, আত্মীয় স্বজন ফিরে আসে, কিন্তু আমল আপনার সাথে থাকবে সে ফিরে আসবে না। দুঃখের বিষয় আপনারা শুনেছেন, আপনার দেশে যাচ্ছে কিনা জানি না, কবর হয়ে কবর দেওয়া হয়ে গেলে পরে বাড়ি থেকে যে মাটির জিনিস নিয়ে যাওয়া হয় ওই কবরের কাছেই উবুর করে, যেমন কলসি টলসি পানির জন্য ব্যবহার করে না, ওই কবরের পাশেই উবুর করে রেখে আসে, বলে এটা ঘর নিয়ে যাওয়া হবে না। শুনেছেন, দেখেছেন আমরা? আছে। আর লোহার জিনিস হলে পরে ঘুরে নিয়ে আসে, কোদাল, ওই যে কি বলে ফাবড়া, তারপরে খোঁড়ার জন্য যে জিনিসপত্র, এগুলো কিন্তু ঘুরে, এগুলো তো মাল, এইগুলো ঘুরে আসে। আর মাটির জিনিস হলে ওটা তো কম দামে, ওটা কিন্তু ফেলে আসে, ভাবে ওটা যে ওটাতে ক্ষতি হবে নিয়ে গেলে, এক সমস্যা। তার মানে লোহার জিনিস ছুত হয় না আর মাটির জিনিস ছুত হয়ে যায়, এক এক রকমের বিশ্বাস। তো যাই হোক, মাল কি ফিরে আসে, এই যে কোদাল, কুড়ুল, বাঁশ কাটার জন্য, তারপর যে সঙ্গে যেগুলো যায় সেগুলো বাড়ি ফিরে আসে, আপনার সঙ্গে রাখা হয় না। বরং আপনার যদি সোনার দাঁত লাগানো থাকে তো আপনার মুখ থেকে সোনার দাঁতটাও খুলে নেওয়া হবে। আপনার যদি নাক সোনার যায়, পুরুষের জন্য সোনার নাক যায়, যদি কারো নাক কাটা যায় সোনার নাক লাগাতে, মরণের সময়ে আপনার ওই নাকটাকে খুলে নেওয়া হবে, তাই না? রাখা হবে না। মেয়ে ছেলে মহিলাদের, মহিলাদের নাকে জিনিস থাকে, কানে জিনিস থাকে, থাকে না? এগুলো থাকে না, খুলে নেওয়া হয়, খুলে নেওয়া হবে। মাল ফিরে আসবে, আর আহাল পরিবার পরিজন যারা যাবে, জানাজা পড়ে মাটি দিয়ে ফিরে আসবে, খালি একটা জিনিস থাকবে, সেটা কে? আপনার আমল। তাহলে কোন বিষয়ে আপনার মনোযোগ হওয়া বেশি উচিত, মালের বিষয়ে, পরিবার পরিজনের বিষয়ে, না আমলের বিষয়ে? আল্লাহ আকবার। কিন্তু দুঃখের বিষয়, মানুষ যেটা দরকার সেটার বিষয়েই মনোযোগী হয় না, যেগুলো ফিরে আসবে, যে জিনিস তার সাথে থাকবে না, সেই বিষয়ে সে মনোযোগী হয়। মরণের প্রস্তুতি স্বরূপ কারো কাছে ঋণ থাকলে, ঋণী থাকলে, মানে আপনি ঋণ নিয়ে আছেন, তাহলে সম্ভব হলে পরিশোধ করে দেবে। সম্ভব যদি আপনার ক্ষমতা থাকে, ক্ষমতা না থাকলে তো আলাদা কথা, আর ক্ষমতা যদি না থাকে তাহলে ছেলেদেরকে আপনি ওসিয়ত করবেন যে বাবা আমার ঋণগুলো পরিশোধ করে দিও, তাই না? আর যদি আপনার ইমান সেই রকম হয়, যদি বলা হয় যদি ঋণ দিলি না কেয়ামতে দেখবো তোকে, তখন সে বলে লম্বা সময় দিলি ভাই, ভালো হলো, বুঝতে পারলেন? তার মানে তার বিশ্বাস নেই যে কেয়ামতে দিতে হবে, কিন্তু দিতে হবে, উপায় নেই। ঋণ নিয়ে থাকলে, কারো জিনিস চুরি করে থাকলে, কারো জিনিস হরপ করে থাকলে, কারো জিনিস অন্যায়ভাবে দখল করে থাকলে, দিতে হবে, উপায় নেই। সে বিশ্বাস করুক চাই না করুক, তাকে দিতে হবে ফেরত এই ঋণ যে নিয়েছে। খুব সহজ মনে করে কিছু মানুষ আছে, ঋণ মানে হ্যাঁ পাচ্ছি না, দিতে কি করব। অনেক কাছে মানুষ অনেক বিরক্ত হয়ে যায় ঋণ চাইতে গেলে, বলে তুমি কটা টাকা পাবে, তো আমার ঘর খাল করে দিলে, খাল করে দিলে মানে আসা যাওয়া করে করে, আসা যাওয়া করে করে ঘর খাল করে দিলে। অনেকে তো বলে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে, তারপরে ইনশাআল্লাহ মানে দেবো না রেশালা, তাই না? ঋণ দিতেই চাই না, ঋণ যদি বেশি কিছু বলা হয়, যা যা পুলিশ যা, থানা থানা কোর্ট করকা যা, দিলাম না যা, তোর ধারি না, তোর চাই না, আমি পাই না কিছু ইত্যাদি। তাদের মনে এই বিশ্বাস নেই যে এই ঋণ তাকে পরিশোধ করতে হবে, ছাড়া হবে না। সুতরাং ঋণ থাকলে পরিশোধ করে দেবে, অধিকার ছিনিয়ে থাকলে, কারো হক আত্মসাত করে থাকলে, কারো জমি দখল করে থাকলে, কাউকে না হক কিছু লিখে দিয়ে থাকলে, সব অন্যায়। এগুলো তোবার শর্তে বললাম, তাই না? এগুলো তোবার শর্ত, তার মানে তোবা করতে গেলে এগুলো করতে হবে, তাছাড়া তোবা কবুল হবে না, আর আপনার সফলতাও আসবে না আমলে এবং সেখানকার পরকালে। অধিকার ফিরিয়ে দেবে এবং তার নিকট ক্ষমা চেয়ে নেবে, কমসে কম তুই শোধ করতে নাও পারে তো ক্ষমা চেয়ে নেবে, ভাই পারলাম না, আমি ঋণটা শোধ করতে পারলাম না, আমি তো মারা যাব, পারলাম না, তোমারও কোনো লাভ হবে না। তুমি যদি শোধ করে, তুমি যদি মাফ করে দাও, তো আল্লাহ তাআলা কি করবেন, তোমাকে সব দেবেন। এমনিতেই ঋণ দান করলে যে ঋণ দেওয়া হয় তার কতটা সব পাওয়া যায়, সৎকা করার অর্ধেক, ১,০০০ টাকা ঋণ যদি দেওয়া হয় আপনাকে, ৫০০ টাকা সৎকা করার সব, বসে বসে দান করতে হবে না, আপনি আপনার টাকা ফেরত পাবেন, উল্টে সেই অর্ধেক টাকার সবের অধিকারী হবেন। আল্লাহু আকবার। এই হচ্ছে ঋণ, ঋণ দেওয়ার এটাই হচ্ছে লাভ। আর যদি মনে করেন আমি ১০০ টাকা ঋণ দেবো, ১১০ টাকা পাবো, তাহলেই হলো, তাহলেই হলো। কাল কেয়ামতে বুঝতেই পারছেন সুদ খাওয়ার পাপ, সুদের অবস্থা, সুদ খেলে কি হবে, এটা সুদ হয়ে যাবে। আর আপনি যদি নিঃস্বার্থভাবে ঋণ দেন তাহলে ১০০ টাকার ৫০ টাকা আপনার এমনিতেই সাদকা করার স্বভাব হয়ে যাবে। এইবারে সেটাই আর কি। তাহলে অবস্থাটা কি, আর অবস্থা হচ্ছে কেবল যাকে তাকে ঋণ দিলে তো হয় না, বিশেষ করে বলে বন্ধুকে ঋণ দিলে দুটো ক্ষতি, বন্ধুত্ব শেষ, টাকাও যাবে, তার মানে দিতে চাইবে না। তুমি আত্মীয়কে ঋণ দিলে হ্যাঁ বলে দেবে যে হ্যাঁ তোমার তো অনেক আছে, আমার আছে যতই থাক, আমার ঋণ তো ঋণই, তাই না? তুমি বলো খাবে, খাবে তো খাও। আর যদি বলো আমি জাকাতের অধিকার, জাকাতের, জাকাত থেকে কেটে দেওয়া হবে, সমস্যা নেই। আপনি জাকাত তাকে দিতে পারেন, সে যদি ঋণ শোধ করতে না পারে সত্যপক্ষে তো সে জাকাত খেতে পারে, তাই না? জাকাত খাওনি শোধ করো। যাই হোক, মোট কথা হলো কি যে ঋণ যে কোনো প্রকারে আপনি শোধ করে যাবেন, এমন কি বইয়ের ঋণও। বইয়ের কাছে ঋণ হয় না? হয় না। কি? হ্যাঁ, মোহরের ঋণ, দেন মোহর। এই জন্য দেন মোহর। দেন মানে কি? দেনটা বাংলা শব্দ না, আরবি শব্দ দেন। দেন মোহর, দেখেন আগে থেকে ঋণ বানিয়ে নিয়েছি। আর সব ওই কাবিন নামাতার লেখা থাকে, 4 লাখ 5 লাখ করে লেখা থাকে। যদি আপনি বলেন যে না এত টাকা দেবো না, এত টাকা দিতে পারবো না, তখন 5 থেকে আপনার 4 লাখ বোনাই শিখিয়ে দেবে। আরে লিখতে হয়, কে দেয় আজকাল? আর বেশিরভাগ লোকে সত্যিই দেয় না, লেখা থাকে। খালি কখন ওই চাপটা আসে, যখন তালাক দিলে তখন বউ দাবি করবে যে আমার মোহরানা দাও। আর দিতে হবে না তো, ও তো বাসর রাতেই বইয়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবে। ও আমার সুন্দরী বধু, তোমার 2টি পায়ে ধরি, তোমার এই আলতা চরণ পায়ে আমি ধরে বলছি, তুমি আমার ঋণের কি বলে আপনার মোহরের দাবি মাফ করে দাও। না, আমি কি তোমাকে চেয়েছি নাকি তোমার কাছে? আমি কি চাইবো? না না, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। কিন্তু এটা কি অন্তর থেকে ক্ষমা হয়? প্রথম রাতে বেচারি কি বলবে? হয়তো প্রেম ভালোবাসা করে থাকলে তো বুঝতেই পারছেন, কলেজে টুটুকারি করেছে, এখন এসে ডাইরেক্ট কথা বলতে পারবে। কিন্তু লজ্জাবতী বধু সেই বাসরে বসে অতটাও বলতে পারবে না, হ্যাঁ ক্ষমা করে দে, ক্ষমা করে দিলাম, এটাও বলবে না, বলছে হুঁ, এতটুকুই বলবে। কিন্তু অন্তর থেকে করবে কি না আপনি জানেন? ওই রাতে যদি বলে না, তো সর্বনাশ হবে না? হবে না। বলছে যা, তুই ক্ষমা করলি না তো তোর গায়ে হাতই দেবো না, তাহলে ওর সমস্যা হয়ে যাবে। বাপ এত টাকা খরচ করে বিয়ে দিল, শেষ করে না বলে তো মুশকিল হয়ে যায়, দরকার কি হুঁ বলে দিল? কিন্তু এই মাপটা বাপ হয়ে দাঁড়াবে কখন? হ্যাঁ, তালাক দিয়ে দেখো একবার, তারপরে বলে না, তখন ক্ষমা করে দিয়েছে বলে কেউ মানবে যে বাসর রাতে ক্ষমা করে দিয়েছে? কেউ মানবে না। সুতরাং এটাও একটা ঋণ, বইয়ের ঋণটাও খেয়াল করবেন, এটাও কিন্তু আপনি শোধ করে যাবেন। 5 লাখ টাকা লিখেছেন, 5 লাখ টাকা তো রাজি হয়েছেন, 5 লাখ টাকাই বউকে দিতে হবে। আর বউকে দিলে তো আপনার ছেলেরাই পাবে। কিংবা যদি তাকে আপনি তালাক দিয়ে থাকেন, তাহলে এই ঋণ আপনার ঋণ হয়ে থাকবে, কালকে আমতের দিনে অবশ্যই আদায় করতে হবে। কেন জানেন? মরণের প্রস্তুতি স্বরূপ যদি আপনি এটা না করেন তো কাল কিয়ামতের দিনে সত্যি আপনাকে আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত লাহু মাযলিমাতুন লি আখিহি মিন ইরদিহি আও শাই ফালিয়াতাহাল্লালহু মিনহু লিয়াউম। যে ব্যক্তি কোন অন্যায় করে থাকে, কারো প্রতি অধিকার হরণ করে থাকে, তাহলে সে যেন সেই মানে প্রাপক লোকের কাছ থেকে কি করে নেয়? ক্ষমা চেয়ে নেয়, হালাল করে নেয়। সেই দিন আসার পূর্বে কাবলা আল্লাহ ইয়াকুনা দিনারুন, যেদিন আসা সেদিন আসার পূর্বে যেদিনে না কোনো দিনার থাকবে না কোনো দিনহার থাকবে, দিরহাম থাকবে, একমাত্র থাকবে কি আমালুন সালেহ, সেদিনে নেকি আর গোনা দুটি মুদ্রা চলবে। মরণের পরে আর সোনা দানা চান্দি টাকা পয়সা কিচ্ছু নেই, মুদ্রা কিচ্ছু নেই, রিয়াল নেই আর ডলার নেই, কিচ্ছু নেই, দুটো মুদ্রা চলবে খালি। সেই দুটি মুদ্রার নাম কি? নেকি আর বদি, সওয়াব আর গোনা, ব্যাস পাপ আর পুণ্য, ব্যাস শোধ করতে হবে। তার শোধ করবেন কি দিয়ে? আপনার কাছে আমার 5000 রিয়াল পাওনা আছে, আপনি দিলেন না, মারা গেলেন, তাহলে কাল কেয়ামতে শোধ করতে হলে শোধ করবেন কিছে? 5000 টাকা কি পকেটে নিয়ে যাবেন কে কবরে? তো আপনি দুনিয়াতে দেবেন না, তো নিয়ে যাবার কোন প্রশ্নই আসে না, আপনি তো রেখে যাবেন। আরে নিজেও খাবে না, ছেলে দিয়ে যাবে অপরকে, কিন্তু নিজের রাস্তাটা ক্লিয়ার করবে না। ফলে কি হবে? কেয়ামতের দিনে দুটো মুদ্রা থেকে আপনাকে দিতে হবে। এখন আপনার মুদ্রা কি আছে? যদি ভালো লোক হন তো কিছু নেকি আছে, নেকি আমাকে দিতে হবে। 5000 টাকার পরিমাণ যে নেকি আছে আমাকে দেন। কিন্তু যদি আপনার নেকি না থাকে, তাহলে দ্বিতীয় মুদ্রা আছে, সে মুদ্রাটার নাম কি? গোনাহ। তখন গোনাহ আপনার না, আমার গোনাহ নিয়ে আপনার ঘরে চাপিয়ে কি করা হবে? বিনিময় দেওয়া হবে, প্রতিশোধ দেওয়া হবে, আর শোধ করা হবে, ছাড়া হবে না। এই জন্য যদি আপনার ঋণ কেউ মেরে দিয়েছে, সমস্যা নেই, আপনি নিশ্চিন্ত থাকুন, সে ঋণ আপনি পাবেন, পাবেনই পাবেন, কোনো ব্যাপার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াইন লাম তাকুন লাহু হাসানাত উখিজা মিন সাইয়াতি সাহিবিহি ফাহুমিলা আলাইহি। যদি তার নেকি না থাকে, নেকি আপনি নেকি দিয়ে শোধ হবে না ঠিকই, কিন্তু আপনার গোনা তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, দিয়ে তার গোনা হালকা হয়ে গেল, বাস ঋণ শোধ পেয়ে গেলেন, আল্লাহ আকবার। সুতরাং এ বিষয়ে সাবধান ও সতর্কতা অবলম্বন করা উচিত। এখন যদি আপনি শোধ করতে নাই পারেন, আপনি সুযোগ মতো টাকা পয়সা পেলেন না, ঠিক আছে, জমি বিক্রি করেন, জমি বিক্রি করে শোধ করেন, তাও যদি না পারেন, আপনার কোন রকমই যদি শোধ করার সমস্যা হয়, তাহলে আপনি কি করবেন, ওসিয়ত করবেন, ছেলেদেরকে ওয়ারিসদেরকে ওসিয়ত করবেন যে বাবা আমি পারলাম না, তুমি অমুকের ঋণটা শোধ করে দিও। এ বিষয়ে আরো কথা আছে ইনশাআল্লাহ, আবার আগামীতে বলবো ওসিয়ত সম্পর্কে কথা, ওসিয়ত সম্পর্কে আরো লম্বা কথা আছে, শেষ করা যাবে না, আগামী প্রোগ্রামে ইনশাআল্লাহ বাকি কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা মরণের প্রস্তুতি নিতে পারি আর মরণের আগে এই সব কাজগুলো কথাগুলো মেনে চলতে পারি, করতে পারি। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।